السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটি আলোচ্য বিষয়, অপচয় ও অপব্যয়। মানুষ গরিব হোক অথবা ধনী, তাদের মাঝে কিছু না কিছুতে অপব্যয় অথবা অপচয় থাকে। অথচ আমাদের শরীয়ত আমাদেরকে অপব্যয় করতে, অপচয় করতে নিষেধ করে, এমনকি দান খয়রাতের ব্যাপারেও। দান খয়রাত করবেন আল্লাহর রাস্তায়, ইসলামের পথে খরচ করবেন, তাতেও কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। তবে তাকে অপব্যয়, বা অপচয় বলা হয় না, সেটা বাড়াবাড়ি বলা হয়। এই জন্যেই মহান আল্লাহ কোরআন মাজিদে সূরা ফুরকানের রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করার সময় একটি আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা তারা যারা যখন খরচ করে তখন অপচয় করে না, ইউসরিফ লাম ইউসরিফু অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু আর বখিলি বা কার্পণ্যও করে না। মাঝামাঝি মধ্যবর্তী পন্থা অবলম্বন করে, না বেশি খরচ করো আর না বখিলি বা কার্পণ্য করো। তোমার ছেলে মেয়ের ব্যাপারও তাই, তোমার স্ত্রীর ব্যাপারও তাই, তোমার আরো অন্যান্য যেখানে খরচ করতে আসে খরচ করার ব্যাপারও তাই। না তাদেরকে বেশি দিয়ে বেশি অপচয় করবে, আর না কার্পণ্য করবে, বকিলি করবে, মাল ধরে রেখে দেবে, একদম বের করে আঙুলে ফাঁক দিয়ে বের যেতে হবে না, না তা না। কিছু মানুষ আছে বকিলি করে, কার্পণ্য করে, বাক্সের কাছে টাকা ধার নেয়, তারপরে বলে পিঁপড়েতে গুড় খেয়ে নিল, পিঁপড়ে টিপে গুড়টাকে ফিরিয়ে নেয়। আছে কিছু মানুষ এত বকিল আছে, কিন্তু ছেলে মেয়ের ব্যাপারে যেখানে যেটা খরচ করতে হবে আপনাকে খরচ করতে হবে, সেখানে কার্পণ্য করলে, বকিলি করলে আপনার ক্ষতি হবে। সুতরাং ব্যয় করুন, খরচ করুন, দান করুন, কিন্তু মধ্যম পন্থা, না বেশি বাড়াবাড়ি আর না আপনার কার্পণ্য। কার্পণ্য করে আপনার যদি সংসার চালান তাতে আপনার ধন বাড়বে, বকিলের ধন বাড়ে, কিন্তু দান করার ক্ষেত্রে তখন কার্পণ্য করা চলবে না। যেটা আপনার প্রয়োজনীয় খরচ করতে হবে সেই খরচ করার সময় আপনার কার্পণ্য করলে নিশ্চয়ই আপনার ক্ষতি হবে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা অপব্যয় করো না, অপচয় করো না। অপব্যয় বলতে কাকে বলা হয়? ব্যয়, কিন্তু যে জায়গায় ব্যয় করা উচিত না বা যে জায়গায় ব্যয় করলে পরে অপচয় হয় সেটা হচ্ছে অপব্যয়। অপপ্রয়োগ করা, নিজের ধন মালকে অপপ্রয়োগ করার নাম হচ্ছে অপব্যয় করা। যেখানে খরচ করা উচিত ছিল না সেখানে আপনি খরচ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। অপব্যয় করো না, আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। প্রত্যেক মসজিদে তোমরা নিজেদের সৌন্দর্য অবলম্বন করো। এই জন্য মুসলমানরা মসজিদে আসার সময় কি করে? মাথায় টুপি লাগিয়ে আসে, তাই না? তাহলে মাথায় রুমাল দিয়ে বা তালপাতা ডালিলে মাথায় দিয়ে আসতে হয় না, সৌন্দর্য অবলম্বন করে আসতে হয়। যেটা তার সৌন্দর্য আসে মাথায়, এই পোটা মোছা রুমাল যদি মাথায় বেঁধে নেওয়া হয় তো কি সৌন্দর্য আছে নাকি? অথচ অনেক মানুষ এরকম করে, এটা সৌন্দর্য বর্ধন মনে, বর্ধক মনে করে, কিন্তু আসলে তা না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মসজিদে এলে সৌন্দর্য অবলম্বন করো। ওয়া কুলু ওয়াশরাবু, আর খাও পান করো, পানাহার করো, খাও পান করো। আল্লাহ তাআলা দিয়েছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাই না? যত হালাল বস্তু আছে হারাম খেও না, হালাল বস্তু আছে তোমরা খাও পান করো। আল্লাহ তাআলা রুজি এখানে দুনিয়ার বুকে রুজির সম্ভার দিয়েছেন, কত রকমের ফল ফসল, কত রকমের খাওয়া দাওয়া, আল্লাহু আকবার, কত রকমের খাওয়া দাওয়া আমরা দেশে না জানলেও সৌদি আরবে এসে আপনারা জানছেন কত রকমের খাওয়া হতে পারে, কত রকম ভাবে খাওয়া যেতে পারে, চর্ব চস্য লৈজ্য পেয় চিবিয়ে খাওয়ার, চুষে খাওয়ার, চেটে খাওয়ার, পান করে খাওয়ার কত রকমের খাবার রয়েছে। তারপরে আবার টক জাতীয়, মিষ্টি জাতীয়, ঝাল জাতীয়, আবার টক ঝাল মিষ্টি একসাথে কত রকম খাবার খাও, সমস্যা নেই, কিন্তু আল্লাহ তুশরিকু অপচয় করো না, খাবারে খাবারে অপচয় করো না, পানাহার করো, পান করো, পানেরও বহু জিনিস আছে কিন্তু অপচয় করো না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তিনি এই অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে অপচয়কারীদের জন্য একটা নিকৃষ্ট চরিত্র বলা হয়েছে বা নিকৃষ্ট শ্রেণীর জিনিসের সাথে তুলনা করে তাকে নিকৃষ্ট গণনা করা হয়েছে, বলা হয়েছে শয়তানের ভাই। যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। ওয়াকানা শয়তান লিরাব্বিহি কাফুরা, শয়তান তো রবের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে কেমন আপনারা জানেন, সে তো কাফের। আর আপনি অপচয় করে শয়তানের ভাই হবেন, যদিও ডাইরেক্ট শয়তান আল্লাহ বলেননি, কি বলেছেন, শয়তানের ভাই। তার মানে অপচয়কারী যে সে শয়তানের কাছাকাছি, শয়তানের মতো, শয়তানের সাদৃশ্য ধারণকারী, শয়তানের পথ অবলম্বনকারী, শয়তানের সঙ্গে আত্মীয়তা বা আতাতকারী, কে যে অপচয় করে, পানাহার করো, খাও পান করো কিন্তু অপচয় করো না। যেহেতু আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে বহু নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামত নিয়ামত আল্লাহ তাআলা সূরা আর রহমানে কতবার বলেছেন, ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, আল্লাহর বহু নিয়ামত আছে, কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন করবেন না, করবেন না, প্রশ্ন করবেন। সব থেকে বড় নিয়ামত কি মনে করেন আপনারা, সব থেকে বড় নিয়ামত আপনার দিনের ব্যাপারে, চারিত্রিক ব্যাপারে, পার্থিব সংসারের ব্যাপারে সব থেকে বড় নিয়ামত হল ইসলাম। আপনি সব থেকে বড় নিয়ামত পেয়েছেন কি, কাকে, ইসলামকে। এর থেকে বড় নিয়ামত আপনার কাছে কিছু হতে পারে না। আর জীবন ধারণের ক্ষেত্রে, পানাহারের ক্ষেত্রে, পান ভোজনের ক্ষেত্রে আপনি সব থেকে বড় নিয়ামত কোনটাকে মনে করেন, ভাত চাল না গম, পানি। পানি হচ্ছে মানুষের জীবন, জলের অপর নাম হচ্ছে জীবন। ওয়াজালনা কুল্লা শাইইন হাই, ওয়াজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে প্রত্যেক জীবকে সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে পানির খোঁজ করছে, বলছে পানি থাকলে জীব থাকবে, তাই না? চাঁদে খোঁজ করছে যে কোথাও পানি আছে কিনা, অন্য গ্রহে খোঁজ করছে কোথাও পানি আছে কিনা, কারণ পানি থাকলে জীব থাকবে, আর সেই জীব থাকলে কেমন, ইত্যাদি ইত্যাদি গবেষণা চলছে, আপনারা জানেন। জীব হচ্ছে পানি, পানি হচ্ছে জীবের জীবন, পানি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। দিনে কাল কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিয়ামতের বিষয়ে প্রথম প্রশ্ন করবেন কি, এই ঠান্ডা পানি, আহা এই ঠান্ডা পানি, এই যে গরম, বিশেষ করে সৌদি আরবের মরুভূমিতে যারা মাদ্রায় কাজ করেন তারা, এই উত্তপ্ত রোদের সময় এই ঠান্ডা ফ্রিজ থেকে বের করা পানি যদি আপনাদেরকে দেওয়া হয়, এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য প্রথম প্রশ্ন হবে, বান্দা তোমাকে আমি ঠান্ডা পানি দিয়েছিলাম, সেই ঠান্ডা পানির নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করেছ। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন না, করবেন না, এটা দিয়েছিলাম। ওয়াইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গুনতে চাও এক দুই তিন করে, গুনে শেষ করতে পারবে না, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। আর এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের দিনে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিনে অবশ্যই অবশ্যই তোমাদেরকে কৈফিয়ত দিতে হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে, এই নিয়ামত তোমাকে দিয়েছিলাম, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এক একটা নিয়ামত, এ শরীরের ভিতরে, বাকি শরীরের বাইরে যান, কত নিয়ামত, আপনি কত নিয়ামতের কথা বলবেন। পানি বললাম, অক্সিজেন কি বিশাল নিয়ামত, সেই অক্সিজেন বিনা আরামসে ব্যবহার করছেন, বিনা কোনো কষ্টে, বিনা কোনো অর্থ ব্যয়ে আপনি আরামসে ব্যবহার করছেন, পৃথিবীর চারিদিকে চারিপাশে অক্সিজেন ছাড়া আছে, সেই অক্সিজেনের দিব্যি খরচ করছেন। সেই অক্সিজেন নষ্ট করছেন, আল্লাহ তাআলা আবার সেই নষ্ট জিনিসকে আবার ভালো করে দিচ্ছেন গাছের মাধ্যমে, তাই না? এগুলো নিয়ামত না? কত বড় বড় নিয়ামত আছে, খাচ্ছেন, পান করছেন, পানাহার করছেন, কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, কত বিলাসিতার জীবন। এই মসজিদ, এই মসজিদে কত রকম বিলাসিতা আছে, এই যে লাইট, এই যে এসি, এই যে কার্পেট ইত্যাদি ইত্যাদি, এই বিল্ডিং কি সুন্দর, এইসব হচ্ছে নিয়ামত। আল্লাহ আকবার। নিয়ামতের যা কিছু আছে, খাওয়া দাওয়া পান করা ইত্যাদি সহ বিলাসিতার সমস্ত মাল সামাল সহ এই যুগে, আমাদের যুগে, বৈজ্ঞানিক যুগে, এই যে মোবাইল রিং হচ্ছে, মোবাইল হচ্ছে একটা নিয়ামত, সামনে ক্যামেরা হচ্ছে, ছবি হচ্ছে, ভিডিও হচ্ছে, এটা নিয়ামত কি না? ঘড়ি একটা নিয়ামত, কম্পিউটার নিয়ামত, আপনি দেখছেন উড়োজাহাজ, জলযান, আর কত রকম কত রকমের নিয়ামত আল্লাহ তাআলা ছেড়ে রেখেছেন। আল্লাহ তাআলা ইখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা সৃষ্টি করেন তিনি সৃষ্টি করেছেন, তিনি প্রাণী সম্পদ সৃষ্টি করেছেন, যানবাহন সৃষ্টি করেছেন, আরো যানবাহন মানুষ যেটা সৃষ্টি করেছে আল্লাহরই সৃষ্টি, তাই না? আল্লাহ মানুষ গবেষণা করে সে আল্লাহর সৃষ্টিকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারা নিজেরা নিজেদের যানবাহন বানিয়ে নিয়েছে, এবং যেখানে ঘন্টায় হয়তো ঘন্টায় 4-5 কিলোমিটার যেত, সেখানে ঘন্টায় কত 1200 কিলোমিটারও যেতে পারবেন, তাই না? বরং তার থেকেও বেশি, এমন যানবাহন আছে যে ঘন্টায় 1200 কিলোমিটার থেকেও বেশি হ্যাঁ বেগে আপনি সেখানে পৌঁছতে পারবেন। আল্লাহ আকবার, কত বড় নিয়ামত! আল্লাহ তারা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কাল জিজ্ঞেস করবেন কিয়ামতে। চোখ কত বড় নিয়ামত, আপনার দাঁত কত বড় নিয়ামত, আপনার জিভ কত বড় নিয়ামত, জিভ আছে বলে কথা বলছেন, দাঁত আছে বলে পিষে খেতে পাচ্ছেন, নাক আছে বলে সুগন্ধ পাচ্ছেন, দুর্গন্ধ পাচ্ছেন, চোখ আছে বলে দেখতে পাচ্ছেন, হ্যাঁ চুল, সমস্ত কিছু নিয়ামত। আল্লাহ আকবার। নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য আমাদের খুব কমতি হবে, আমরা যদি শুকরিয়া আদায় করতে চাই আমরা তা পারব না। মোট কথা, নিয়ামত সম্পর্কে কাল কেয়ামতের দিনে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আদম সন্তানের পা হিলবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 5টা প্রশ্ন করা হয়, যেটা আপনারা জানেন, লা তাযুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা ইনদার মিন ইনদার রাব্বিহি হাত্তা ইউসালা আন খামস, কি আন উমরিহি, তাকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমাকে এত বছর বয়স দিয়েছিলাম, 60-70-80-90 বয়স দিয়েছিলাম, বলো সে বয়স কিসে ব্যয় করেছ। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, আর যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন তুমি কিসে ক্ষয় করেছ, যত পাপ বেশি হয় কিসে, যৌবনে, এই যৌবন কালটাকে কিসে ব্যয় করেছ, এই যৌবন যদি তুমি ভালোভাবে ব্যবহার করে প্রয়োগ করে যদি আল্লাহর পথে আল্লাহর ইবাদতে কাটাতে পেরেছ, তাহলে কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে মাল কোথা থেকে কিভাবে কামিয়েছে, হালাল পথে না হারাম পথে, ওয়াফিমা আনফাকা, আর কোন পথে সে ব্যয় করেছে, হালাল পথে না হারাম পথে, ওয়ামাজা আমিলা ফিমা আলিম, আর 5 নম্বর প্রশ্ন হল যে যা জেনেছে যা শিখেছে তাতে আমল কি করেছে। আপনাদেরকে প্রথম দিকে বলেছিলাম যে আমাদের মানুষের প্রথম ফরজ কি, শিক্ষা, জ্ঞান, ইলম, দ্বিতীয় ফরজ হচ্ছে আমল করা, তাই না? তৃতীয় ফরজ দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা কাল কিয়ামতে প্রশ্ন করবেন নিয়ামত সম্পর্কে, আপনার সব থেকে সুন্দর নিয়ামত হচ্ছে আপনার বয়স, আপনার যৌবন প্রশ্ন করা হবে। আর এই নিয়ামত সম্পর্কে প্রশ্ন করার জন্যই কাল কিয়ামতের দিনে ধনীদের আগে গরিবরা কত বছর আগে জান্নাতে যাবে, 500 বছর। তা বলে কি সবাই না? সবাই না, কোন কোন গরিব কোন কোন ধনীর তুলনায় 500 বছর আগে বেহেস্তে যাবে। কেন না? ধনীর অত নিয়ামত সে পায়নি, কি বলে, গরিব বেশি নিয়ামত পায়নি, ধনী অনেক নিয়ামত পেয়েছে। যার নিয়ামত কম তাকে পরীক্ষা কম দেওয়া হবে, পরীক্ষা কম দিতে হবে, সে সহজেই বেহেস্তে চলে যাবে, কিন্তু যার নিয়ামত বেশি তাকে একটার পর একটা হিসাব দিতে হবে, হিসাব দিতে দিতে দিতে দিতে 500 বছর যাবে, তারপরে সে বেহেস্তে যাবে। যেমন এখানে যতগুলো লোক আছেন, আমি যদি দুটো বই দিই, একটা একটা লোককে পাতলা বই দিলাম, পাতলা পাতলা মতো বই, আর কিছু লোককে মোটা মোটা বই দিলাম, যারা মোটা বই পাবে তারা খুশ হবে না, ইস হুজুর আমাকে মোটা বই, মোটা তফসির দিয়েছে, আর কাউকে যদি ওই যে পথের সন্ধান বইটা দিই ছোট্ট মতো, সে বলে হুজুর আমাকে এটা দিল। পুরস্কার হিসেবে যদি দিই সত্যিই এটা হচ্ছে সামান্য, এটা হচ্ছে বেশি অনেক কিছু, মোটা বই পেয়ে খুশ হবেন। কিন্তু যদি বলা হয় যে এক সপ্তাহ পর এই বই পড়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে, আর এই পরীক্ষার পরে আপনাদেরকে পুরস্কার, মোটা পুরস্কার দেওয়া হবে, মিলিয়ন মিলিয়ন ডলার দেওয়া হবে, তাহলে কি হবে? কে খুশ হবে যে পাতলা বই পেয়েছিল? কারণ সে চটচট করে মুখস্থ করে নেবে, এবং পরীক্ষার সময়ে পরীক্ষা হলে এসে চটচট করে লিখে দেবে। আর যে মোটা বই পেয়েছে সে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে পরেশান হয়ে যাবে, এমনকি পরীক্ষার হলে এসে সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে না, পারবে না। এইরকমই ধনিয়ার গরিব, গরিবরা খুশ, দুনিয়াতে কষ্ট হয়েছে, পাতলা বই পেয়ে তাদের মন খারাপ হয়েছে, সব বড় লোক হয়ে গেল, আমি গরিব হয়ে থাকলাম। কিন্তু মিসকিন বোঝে না যে তার জন্য এটা ভালো, আল্লাহ তাআলা তার মঙ্গল চেয়েছেন, সে অল্প হিসাবেই 500 বছর আগে বেহেশতে যাবে। আরে মোটা বই পেয়েছে ঠিক আছে, দুনিয়ার বুকে সে বড় খুশ আছে মোটা বই পেয়ে, কিন্তু বই থেকে যে পরীক্ষা দিতে হবে সে জানে না। এই জন্য কেয়ামতের মাঠে সে পরীক্ষা হলে তাকে ঠকতে হবে এবং 500 বছর পিছিয়ে যাবে, তারপরে সে বেহেশতে যেতে পারবে। সুতরাং এ হলো নিয়ামত থাকা না থাকার ব্যাপার, তবু নিয়ামতের হিসাব লাগবে। সুম্মালা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা অপচয় করতে অপব্যয় করতে নিষেধ করেছেন এবং এটাকে আমাদের জন্য অপছন্দ করেছেন। হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ কারিহা লাকুম সালাতান, বুখারীতে হাদিস আছে, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটে জিনিস অপছন্দ করেন। নম্বর এক, কিলা ওয়া কাল, এলোকে বলছে, অমুক বলছে, এই বলেছে, এই বলা হয়েছে, এই এটা কি অমূলক সমালোচনা, অমুকে এই হয়েছে, অমুকের এই হয়েছে, অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, মানে শোনা কথাকে আলোচনা করা, এই শুনেছি সেই হয়েছে, এই শুনেছি সেই হয়েছে, উড়ো কথাকে নিয়ে আলোচনা করা, এটা হচ্ছে কি কিলা ওয়া কাল। ওয়া ইদাআতিল মাল, মাল নষ্ট করতে, অপচয় করতে, অপব্যয় করতে, আপনার মাল ধন আপনার আছে অপব্যয় করবেন না, অপচয় করবেন না, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। ওয়া কাসরাতিস সুআল, আর বেশি বেশি সোয়াল করতে আল্লাহ অপছন্দ করেন। সোয়াল মানে দুই রকম হতে পারে, সোয়াল মানে হচ্ছে প্রশ্ন করা, আর সোয়াল মানে হচ্ছে ভিক্ষা করা, কি বলে লোকের কাছে যাচিঙ্গা করা, ভিক্ষা করা। তো আল্লাহ তাআলা ভিক্ষা করাকে, লোকের কাছে চাওয়াকে পছন্দ করেন না, এমনকি ভিক্ষা নয়, এমন কিছু চাইতো, ভাই আমাকে এক গ্লাস পানি দেন তো, খবরদার চাইবেন না, আপনি যথাসম্ভব নিজের খিদমত নিজে করুন, যদিও আপনি হুজুর, আপনি বড় মানুষ, তবুও মানুষকে বিরক্ত করবেন না। সাহাবাদের অনেকেই ঘোড়ার পিঠে বসে থাকলে যদি চাবুকটা হাতে নিচে পড়ে যেত, তবুও বলতেন না যে আমাকে চাবুকটাকে নিচে দাঁড়িয়ে থাকলে, বলতেন না, নিচে নিজে নেমে এসে চাবুকটা নিয়ে উঠতেন। কেন? আল্লাহ তাআলা পছন্দ করেন না যে কাউকে চাওয়া হোক। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগ করেন, কিন্তু মানুষের কাছে চাইলে মানুষ কি হয়, রাগান্বিত হয়। এই জন্য মানুষের কাছে চাইতে অপছন্দ, চাইবেন না, খবরদার। যত বড় খিদমত হোক যথাসম্ভব আপনি নিজে পালন করবেন, সেই খিদমত নিজের খিদমত নিজে করবেন, পরের উপরে ভরসা করবেন না। আর দু নম্বর অর্থ হল প্রশ্ন করা, ফালতু ফালতু প্রশ্ন করা, এখনো ঘটেনি অথচ প্রশ্ন। এই যে গত রমজানের ঈদ আসার আগে হুজুর 28টা রোজা হবে শুনছি, 28টা রোজার পর ঈদ হয়ে যাবে, যদি হয় তাহলে কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। বলে ভাই 28টা রোজা হোক, তা প্রশ্ন করবে, হওয়ার আগেই নানা প্রশ্ন, যদি এই হয় তাহলে কি হবে, যদি এই হয়, কোন কাজ নেই। নানি মুসানবীর নানির নাম কি, আদমের ভাষা কি ছিল, অমকের কবর কোথায় আছে, মানে ইরিং বিড়িং প্রশ্ন, যে প্রশ্নে আপনার না হালাল আছে, না হারাম আছে, না আকিদা আছে, না কোনো বিষয় আছে, জান্নাত আছে, না জাহান্নাম আছে, যে প্রশ্নের উত্তর জানলে এবং না জানলে কোনো পার্থক্য নেই, যে প্রশ্নের উত্তর না জানলে আপনি জান্নাতেও যাবেন না জাহান্নামও যাবেন না, কোনো ব্যাপারই নেই, সে প্রশ্নের উত্তর না জানলে কোনো সমস্যা নেই। কিন্তু তাই নিয়ে অনেক মানুষ আছে প্রশ্ন তৈরি করে আর মানুষকে বিরক্ত করে, প্রশ্ন হুজুরদেরকে বসে আছে প্রশ্ন করছে, ফেসবুকে প্রশ্ন চলতেই আছে, প্রশ্ন পাঠাতেই আছে, অনেক সময় অপ্রয়োজনীয় প্রশ্ন আসে যে প্রশ্নের কোনো প্রয়োজন থাকে না, অনেক সময় টেলিফোনে প্রশ্ন আসে যে প্রশ্ন করে সে কোনো প্রয়োজন থাকে না। হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনীয় প্রশ্ন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমার যখন প্রয়োজন আছে তুমি জিজ্ঞাসা করে নাও। আল্লাহ তাআলা বেশি বেশি প্রশ্ন করাকে অপছন্দ করেছেন, এখানে দুরকম অর্থ। সুতরাং ওই একটা মানে প্রাসঙ্গিক আলোচনা, এটা আসল আলোচনা নয়, মূল আলোচনা হলো ইদাআতিল মাল, তোমরা তোমাদের সম্পদ অপচয় করো না, মাল নষ্ট করো না, মালকে হেফাজত করো, মালের হেফাজত করতে হবে, আল্লাহ তাআলা অপছন্দ করেছেন আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালবাসু ওয়াতাসাদদাকু ফি গাইরি ইসরাফিন ওয়ালা মাখিয়ালা আও মাখিলা, তোমরা খাও পান করো পরো, লিবাস পোশাক ইচ্ছা মতো পরো, ইচ্ছা মতো খাও, ইচ্ছা মতো পানাহার করো, কিন্তু হ্যাঁ দুটো জিনিস, নম্বর এক তাতে অপচয় হলে হবে না, খাবে খেলে খাওয়া খাবে মানে এক থালা নিয়ে বসলে, এক প্লেট নিয়ে বসলে অর্ধেকটা খেলে নি অর্ধেকটা ফেলে দিলে না, খবরদার এরকম যেন না হয়। হুজুর অনেক আছে, গাছ থেকে আপেল পেরে নিয়ে এলেন, আপনার আপেলের গাছ আছে নিয়ে এলেন, ফেলে অর্ধেক খেলেন আর অর্ধেক ফেলে দিলেন, হয় না এমন? আপনার আছে বলে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা ফেলে দেবেন না, যতই আপনার আছে তবুও আপনি এই অপচয় করতে পারেন না, অপচয় করতে পারেন না। পানি আপনার ফ্রি, পানি ফ্রি বলে আপনি পানি খুলে দেবেন? অনেকে আছে যে পরের মাল পেলে কাপড় খুলে খায় বলে না, হ্যাঁ কোম্পানি কা মাল দানিয়ামে ডাল, পরের পেলে বলে পরের পরের ভাতে পেট নষ্ট, আর পরের তেলে কাপড় নষ্ট, পরের তেলে কাপড় নষ্ট কেন বলো বলুন তো? দেশের রেওয়াজ আছে তেল মেখে গোসল করে না মানুষ, তেল মাখে, যদিও সৌদি আরবে নেই, সৌদি আরবে তেল মাখলে কি বলে, বলে গাড়িতে তেল দিয়েছে নাকি, কিন্তু দেশে তেল মাখে তো, পরের তেল পেলে এমন ভাবে মাখে যে নিজের কাপড়টাই নষ্ট হয়ে যায়, পরের পেলে পরে এমন খাওয়া খায় যে নিজের পেটটাই নষ্ট হয়ে যায়, তাই না? এখানেও দেখেন অনেকে যারা কাফিলের মাশাআল্লাহ বিল্ডিং পেয়েছে না, সেই সঙ্গে কাফিল পানির বিল এবং ইলেকট্রিক বিল দেয়, তাদের অবস্থা দেখুন, চব্বিশ ঘন্টা এসি চলছে, হ্যাঁ পানি খুললো তো খুললো, বয়ে যাচ্ছে পানি বয়ে যাচ্ছে, যদি বলে হ্যাঁ ভাই বন্ধ করো, মাফি মুশকিল। অনেকে লোক দেখুন মসজিদে মসজিদে উজু করতে গিয়ে পানি খুলে দেয়, এমন জোরে পানি খুলে দেয়, পানি বয়ে যাচ্ছে আর উজু করছে, অনেকে পানি ওই এটা খুলে দিয়ে কি বলে বুজবুজ যেটা বলে আমাদের দেশে কি বলো ওটাকে, যেটা হ্যাঁ ট্যাপের পানি খুলে দিয়ে দাঁত মানছে গুল মানছে ব্রাশ করছে পানি বয়ে যাচ্ছে, মাঝে মাঝে একবার ধরছে পানি বয়ে যাচ্ছে, পানি বয়ে যাচ্ছে কি ব্যাপার, ওই ট্যাপের পানি মাফি মুশকিল না, নদীতে তুমি দাঁড়িয়ে থাকো তবু নদীর পানির অপচয় করো না, খবরদার পানি অপচয় কেন করবে, এটা অপচয় পানি নিয়ামতের অপচয় হচ্ছে, কোন জিনিসে যতই তোমার বেশি থাক অপচয় যেন না ঘটে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাও পান করো এবং লিবাস পোশাক পরিধান করো দান করো, কিন্তু তাতে যেন অপচয় না হয়, ওয়ালা মাখিলা আর যেন গর্ব অহংকার না হয়। গর্ব অহংকারটা কিসে বেশি হয়? লিবাস পোশাকে, তাই না? খাওয়া পানাহার করাতে হয়তো গর্ব হতেও পারে, বলা যায় না, অনেক সময় দেখবে দাওয়াতে গর্ব হয়, ও অমক খাওয়ালো তো আমাকে এই খাওয়াতে হবে, তাই না? অমক কি খাওয়ালো গো, বলে এই খাইয়েছে, তখন বলতো হ্যাঁ অন্য কিছু খাওয়াবো, তাই না? বাড়িতে বাড়িতে যখন ঘরে ঘরে জামাইয়ের দাওয়াত হয়, যখন অমক লোক জামাইকে দাওয়াত করেছিল কি খাইয়েছে, বলে মাছ খাইয়েছে, কি মাছ খাইয়েছে, বলে মাগুর মাছ, বলে ঠিক আছে তো আমাদের কি খাওয়াতে হবে, ইলিশ মাছ। এইভাবে কি হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়, গর্ব হয় যে আমি বেশি ভালো খাইয়েছি সেটা লোককে দেখাবো, জামাইকে জানাবো, এইভাবে মানুষের মাঝে গর্ব সৃষ্টি হয়, অহংকার সৃষ্টি হয়, এইরকম যেন না হয়। তাহলে খাও পানাহার করো লিবাস পোশাক পরো, দুটো জিনিস যেন না থাকে, নম্বর এক তাতে যেন অপচয় অপব্যয় না হয়, আর নম্বর দুই তাতে যেন কোন অহংকার বা গর্ব সৃষ্টি না হয়। এই কথাটা আমরা মদিনা নিবাসীতে পড়ার সময় এক ছেলে ওস্তাদকে জিজ্ঞেস করছে, হুজুর বললেন যে লিবাস পোশাক পরো যেন অপচয় না হয়, আপনার যে সিমাকটা পরেন এই রুমালটা এটা ফালতু উপরে থাকে, এটা কি বাড়তি খরচ না, লেবাস তো হয়ে গেল একটা টুপি রাখলি হয় আর পরে আছে লম্বা ঠিক আছে, কিন্তু এটা না রাখলে হয় না? তো হুজুর বলেছিলেন যে এটা হচ্ছে জিনা সৌন্দর্য, এটা আমাদের জাতীয় সৌন্দর্য বলে এটা আমরা রেখেছি, এটা অপচয়ের পর্যায়ে পড়ে না, এটা হচ্ছে কি যে অসৌন্দর্য, আল্লাহ তাআলা সৌন্দর্য অবলম্বন করতে বলেছেন, এই জন্য আমরা সৌন্দর্য অবলম্বন করেছি। অনেক মানুষ আবার লাল বলে লাল বলে মানে খারাপ ভাবে বলে কি লাল পোশাক ব্যবহার করা হারাম, হাদিসে নিষেধ আছে, কোন কোন হাদিসে আছে লাল পোশাকের কথা, কিন্তু সে হাদিস সহি না, আজ অনেক হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল পোশাক ব্যবহার করেছেন, তারা বলে না শুধু লাল না, লাল কালো মিশ্রিত, তো এটাও তো লাল সাদা মিশ্রিত, তাহলে এটা তো ওই পর্যায়ে পড়ছে না। অনেকে হারাম বলে হ্যাঁ সৌদি আরবের লোকদেরকে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশের পণ্য কুটির থেকে, যাই হোক এসব জাহেল মানুষদের কাজ তা না, এটা এটা কিন্তু অপচয় পর্যায়ে পড়ে। এমন লিবাস আপনি পড়বেন যে লিবাস আপনার প্রয়োজনীয় নয়, সেটা আপনি কিনবেন টাকা পয়সা দিয়ে কিনে। যেমন একটা লিবাসের কথা বলি, সৌদিতে যখন বিবাহ হয় তখন সেই বিবাহিতা মহিলার বাসর রাতের জন্য একটা ড্রেস তৈরি করা হয়, এটাকে কি বলা হয়, ফুস্তান, ফুস্তানুল জিফাফ বলা হয়। এই ফুস্তানুল জিফাফ বা বাসর রাত্রের লিবাস তৈরি করা হয়, শুনেছি কমপক্ষে তার খরচ হয় পনেরোশো রিয়াল খরচ হয়। ঊর্ধ্বে তো আছেই, ঊর্ধ্বে তো পনেরোশো থেকে পনেরো হাজারও যেতে পারে, তাই না, যার যেমন অবস্থা। কিন্তু কমসে কম একটা মহিলার পিছনে বিয়ের রাতে পড়ার জন্য কত খরচ করতে হয়, পনেরোশো রিয়াল যদি হয়, আর শুধু এক রাত পড়বে, ব্যাস, এটা অপচয় না, তারপর শেষ। তারপর সেই পুরনো লিবাসটা যে আবার বোনের বিয়ে দেওয়া হবে তা না, ওর জন্য আলাদা করতে হবে, এটা গেল, হয় সাজানো থাকবে। আমাদের দেশেও আছে, আমাদের দেশেও পাড়াগ্রামে দেখবেন আছে না, মহিলারা বিয়ের শাড়িটা ভাঁজ করে করে রেখে রেখে রেখে রেখে বিড়ি অবস্থায় খুলে দেখায়, তখন ভাঁজ কি হয়ে যায়, ছিঁড়ে যায়। তার মানে গর্ব, এটা আমার বিয়ের শাড়ি। এই যে একটা বিয়ের শাড়িও অনেকে দামি, বিশাল দামি দামি শাড়ি কিনে, এখন তো মাশাআল্লাহ বহু টাকার। হ্যাঁ, আমি আমি একবার গেছি এক বাজারে, সে বাজারে গিয়ে যাই হোক আমরা শাড়ি পোশাকই কিনছিলাম, হঠাৎ করে এক মহিলা ট্যাক্সি থেকে নামলো, নেমে জিজ্ঞেস করলো, আপনার তো বিশাল দোকান, এখানে কি শাড়ি আছে, কত টাকার দামের শাড়ি আছে? বললো এই শাড়ি আছে। কত টাকার দাম পছন্দ করবো? পনেরো হাজার টাকার দামে কোনো শাড়ি নেই, পনেরো হাজার টাকার দামের শাড়ি সে খুঁজছে। তো হচ্ছে সে হয়তো বড় বড় বাজারে পাওয়া যাবে, ঢাকা কলকাতা বড় বড় বাজার শহরে পাওয়া যাবে, ছোটখাটো শহরে এত হাজার টাকা শাড়ি কে রাখবে, কে পড়বে? কিন্তু সে মহিলা খুঁজছে, সে বড় লোক, যাই হোক প্রত্যেক এসছে, বিদেশে থাকে, এমন হতে পারে। যেমন আমরা অনেক সময় গিয়ে খুঁজি, আমরা বিদেশে থাকি, আমাদের টাকা বেশি। কিন্তু এই যে ফালতু খরচ, ফালতু খরচের ব্যাপারে না মহিলা খেয়াল করে, না মহিলার স্বামী খেয়াল করে, যেহেতু টাকা আছে খরচ করে যাও। খরচ করাকে আল্লাহ তাআলা বলেননি যে তোমরা খরচ করো না, কিন্তু খরচ এমন করো যাতে তোমাদের মাঝে অপচয় অপব্যয় না হয়, এবং কি না হয়, কি না হয়, অহংকার গর্ব না হয়। এরপরে বলবো আপনাদেরকে, অনেক মানুষ যারা বা মহিলা আছে যারা ঘরে প্রসাধন দ্রব্য দিয়ে একদম আলমারি সাজিয়ে রাখে, সে প্রসাধন দ্রব্যেরও আবার বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, তাই না, কোনটা নেক নেল পালিশ, কোনটা গাল পালিশ, কোনটা চোখ পালিশ, কোনটা ঠোঁট পালিশ, কত রকমের পালিশ আছে, তাই না। এই যে পালিশ পালিশ, তার মানে যাত্রা, যাত্রা পার্টির মেয়েরা যেমন সাজে, ঘরের মেয়েরা বেশ সাজতে দোষ নেই, কার জন্য সাজবে, স্বামীর জন্য, সমস্যা নেই সাজো, কিন্তু ফালতু খরচ করবে কেন, বাজে খরচ করবে কেন। এই যে সৌদি আরবে শুনেছি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয় কিসের পিছনে, এই শুধু সাজ সরঞ্জামের, মহিলাদের প্রসাধন দ্রব্যের পিছনে, প্রসাধন দ্রব্যের পিছনে। একটা লিপস্টিক যেটা এই রং লাগায়, আপনারা জানেন এই লিপস্টিক পাঁচ রিয়ালেরও পাওয়া যায় আর পঁচিশ রিয়ালেরও পাওয়া যায়, সব বোনাস। হাতের মেহেন্দি দাম কত, এই চোখে যে এটা লাগায়, এই চোখের পানমিতে যে কালো রংটা লাগায়, তা কত দাম। শুধু তাই না, ঘরের ভিতরে আলমারি সাজিয়ে রেখেছে তাই না, শ্যাম্পু তিন চার রকমের শ্যাম্পু, বলে এটাতে কি হবে চুল ভিজে ভিজে থাকবে, এটাতে কি হবে চুল শুকনো থাকবে, তারপরে আবার চুলটাকে লম্বা রাখা কোঁকড়ানো করা তাঁত মেশিন, তারপরে আবার নিজের আলমারিতে দূরের কথা মাঝে মাঝে বিউটি পার্লারে যায়, তাই না, বিউটি পার্লারের ব্যবস্থা আছে, বিউটি পার্লারে গিয়ে খরচ করছে, এই যে ভুরুটাকে চেঁচে সরু করছে, চিকন করছে, এটাকে কেটে যায় যা না যায় না যায়, ফালতু পয়সা খরচ হয়। তারপরে আবার প্লাস্টিক সার্জারি বলছে, নিজের চেহারাটাকে পরিবর্তন করছে, পরিবর্তন যায় যা না যায় না যায়, হারাম। অপ্রয়োজনে আপনার যদি কোন ত্রুটি থাকে সেই ত্রুটিটাকে তুলে ফেলুন, কিন্তু তা না, সুন্দরী অতিরিক্ত সৌন্দর্য আনার জন্য, অতিরিক্ত সুন্দরী সাজার জন্য তারা ওই বিউটি পার্লারে গিয়ে কিংবা কোন প্লাস্টিক সার্জারের কাছে গিয়ে নিজের চেহারা পরিবর্তন করে আসছে এবং টাকা আছে খরচ করছে, কিন্তু এটা হচ্ছে ফালতু খরচ, বাজে খরচ, এটা হচ্ছে অপব্যয় অপচয়। আল্লাহ তাআলা এই শ্রেণীর অপব্যয় অপচয়কে পছন্দ করেন না, বিশেষ করে গর্ব করার জন্য। আপনি পার্টিতে যাবেন, কোন পার্টি আছে, সেই পার্টিতে দেখাবো আমার সব থেকে দামি লিবাস, আমার সব থেকে দামি, আমার চেহারা সব থেকে বেশি সুন্দর, আমার অলঙ্কার সব থেকে বেশি সুন্দর, তাই না। বলছে এক পার্টিতে গেলে যে লিবাসটা পরে যাবে, দ্বিতীয় পার্টি যদি হয় তো সেই লিবাস আর পরবে না, অলঙ্কার বদলে বদলে পরবে, অলঙ্কার বদলে বদলে পরবে, আর শুধু গর্ব করার জন্য। গর্ব করার জন্য এক মহিলা বিভিন্ন রকমের শাড়ি, বিভিন্ন রকমের লেবাস, বিভিন্ন রকমের ভ্যারাইটিস আপনার প্রসাধন দ্রব্য ইত্যাদি নিয়ে স্বামীর অপচয় ঘটায় কিংবা নিজের পয়সার অপচয় ঘটায় এবং মহিলা মহলে আপোষে কি করে গর্ব করে বেড়ায়, এ হচ্ছে কি অপচয়। আর এই গর্বের জন্য তাদের নিষেধ হচ্ছে কি তোমরা খাও পরো সব ঠিকই কিন্তু যেন গর্ব না হয়। অথচ মহিলাদের মধ্যে তাই হয়। মহিলার কথা একটা আছে, এক জ্ঞানী কোন জ্ঞানী ব্যক্তি বলেছেন, মহিলারা শুধু যদি মহিলার গায়ে কোনো কাপড় দেখে তাহলে শুধু একটা মহিলার কাপড় দেখে হিংসা করে না, বাকি যে কোনো মহিলা তার সামনে থাকলে তার কাপড় দেখে হিংসা করে। কোন মহিলার কাপড় দেখে হিংসা করে না? হ্যাঁ, মরা মহিলা যায় যে কাফনের কাপড় পরে আছে, মৃত মহিলা যে কাফনের কাপড় পরে আছে, কেবল সেই মহিলার কাফনের কাপড় দেখে কোন মহিলা হিংসা করে না, বাকি যে কোনো মহিলার ছামথা দেখলেই তার হিংসা হবে। এটা এরকম, আমি একটার থেকে ভালো নেব, এটা বলা হয়েছে, যদিও এটা অতিরঞ্জন কিন্তু কথাটা একেবারেই মিথ্যা না, একেবারেই মিথ্যা না। একবার দেখা দেখি অমুক নিয়েছে অথবা আমার নিতে হবে, আমার বোন নিয়েছে আমাকে নিতে হবে, ভাবি নিয়েছে ভাই নিয়ে এসেছে আমাকে নিতে হবে, হ্যাঁ অমুক ও নিয়েছে আমাকে নিতে হবে, এইভাবে মানুষ কি করে, মহিলা কি করে লিবাসে পোশাকে অপচয় ঘটায়। তেমনি বাড়ির সাজ সরঞ্জামেও, বাড়ির বাড়িতে আলমারি, বাড়িতে খাট, বাড়িতে পালং, বাড়িতে সোফা, বাড়িতে কি বলে আপনার কার্পেট ইত্যাদি, অমুক বাড়িতে আছে ওর বাড়িতে আছে আমার করতে হবে ওর বাড়িতে, শুধুমাত্র গর্ব করার জন্য, নিজেকে বড় করার জন্য এটা করে থাকে। আর পুরুষরা করে থাকে নিজের গাড়ি, নিজের গাড়ি ভালো হবে, শহর থেকে ভালো গাড়ি হবে, হ্যাঁ মোবাইল হবে, আজকাল তো গ্যালাক্সি ছাড়া তো বড় পুরুষ আসে না, বলছে প্রত্যেক পুরুষের কাছে কি থাকতে হবে, পুরুষ কি মহিলাও, মহিলাদের কাছে আজকাল গ্যালাক্সি গ্যালাক্সি নিয়ে সর্বনাশ, গ্যালাক্সি নিলে সে তার মধ্যে পৌরুষ আসবে, গ্যালাক্সিতে কি চলছে প্রতিযোগিতা চলছে। তারপরে বাড়ির মধ্যে বিভিন্ন সাজ সরঞ্জাম যেমন ফুল অমক তমক এইসব আছে, তারপর আরো অনেক কিছু আছে যেখানে আপনার সে মেয়ে পুরুষ মহিলা এবং পুরুষ অপচয় ঘটিয়ে থাকে, অথচ অপচয় করা হচ্ছে ইসলামে নিষিদ্ধ। অনেক সময়ে অপচয় করে, পয়সা অপচয় করে বেড়াতে গিয়ে ভ্রমণে গিয়ে, তাই না, অনেকে বেড়াতে যায় ভ্রমণে যায় বলে ঘরে বসে আছি বোর লাগছে চলো বেরিয়ে আসি, কোথায় যাবে, কেউ বলে হ্যাঁ কি বলে এক এক জায়গা যেখানে ভ্রমণ কেন্দ্র আছে বড় বড় জায়গা আছে অমুক জায়গায় চলো ওখানে ঠান্ডা গরমের দিনে ঠান্ডা, কেউ বলে কাশ্মীর চলো, কেউ বলে আজমির চলো, আজমির গেলে ডবল হয় না, গরিব মানুষের সব হজ হয় বলে, তাই না, বেড়ানো হলো, হ্যাঁ হ্যাঁ রদ দেখাও হলো কলা বেচাও হলো, রদ দেখা হলো কলা বেচা হলো, আল্লাহ মুস্তাহান ডবল পাপ, এক তুমি পয়সা খরচ করছো অপব্যয় করছো আর তার সাথে তুমি গরিবের হজ করতে যাচ্ছ, গরিবের হজ কি ইসলামে আছে নাকি, গরিবের হজ কি এরকম ইসলামে আছে যে আজমির গেলে হজ হয়ে যাবে, এটা শিরিক মুশরিক হয়ে আসবে, তুমি মুশরিক হয়ে আসবে অপচয় করলে আবার মুশরিক হয়ে এলে, দেখেছি আমি দেখেছি অনেক সময় ট্রেনে সফর করছি তো মাশাআল্লাহ হস্বৎফুল্ল চেহারা স্বামী স্ত্রী তারা পাশাপাশি বসে হস্বৎফুল্ল চেহারা নিয়ে আসছে আর মাথায় কাপড় নেই কিন্তু মহিলা খুব খুশখুশ ভাব, পাশ থেকে কেউ বলল হ্যাঁ দেখুন এনারা আসছেন কোথেকে আসছেন জানেন, আজমির থেকে আসছেন, বাপে কি খুশিতে ডগমগ, যেমন মক্কা থেকে হাজিরা ফিরে গিয়ে হাজিরা যেমন নিজেদেরকে গর্ববোধ করে খুশ, হাজির সাহেবের নাম শুনলে লোকের মুখে হাজির সাহেব নাম শুনলে মনে মনে খুশ হয় হাসে, এরাও তাই, এরাও আজমির থেকে যখন ফিরে যায় তখন পরিবেশের এমন অবস্থা যে গরিব হাজি হজ করে এসেছে সুতরাং তাদেরও মনে মনে হচ্ছে এমন অবস্থা, অপচয় করে এলে মুশরিক হয়ে এলে তাতেও কিন্তু হয় না। অনেক সময়ে মহিলারা রাঁধা বাড়াতে অপচয় করে থাকে, রাঁধা বাড়াতে অপচয় করে থাকে, বেশি তেল খরচ করে, বেশি মশলা খরচ করে, নানা ভ্যারাইটিজ মশলা, আপনি মশলা যেমন মিক্সড মশলা যেটা সেটা দিয়ে মাছ রান্না করা হয়, সেটা দিয়ে গোশ রান্না করা হয় না, হয় না কিন্তু না, অনেক মহিলা আছে ভ্যারাইটিজ চায়, মাছের জন্য মাছের মশলা আলাদা চাই, ফিশ মশালা, আবার মুরগি রান্নার জন্য আলাদা চিকেন মশালা, তারপরে আবার গোস্ত রান্নার জন্য মটন মশালা, আর কি কি সব এক একটা জিনিসের জন্য গোস্টেড এর মশলা আলাদা, এর মশলা আলাদা, এর মশলা আলাদা, মশলা আল্লাহ আকবার, আলমারিতে সাজানো আছে ভ্যারাইটি মশলার ভ্যারাইটি, এই হচ্ছে অপচয়। অপচয় যেখানেই ঘটবে সেখানেই কিন্তু নটখটি, আর সেখানেই ইসলাম শরীয়ত সেটাকে বৈধ মনে করে না। ওইরকমই কোন উপলক্ষে বিবাহ শাদিতে দেখবেন অনেকে অপচয় ঘটায়, এখানে বিশেষ করে দেখে থাকবেন বিশাল ওই ভাড়া করে, কি ভাড়া বলতে বিয়ে বাড়ি, কি বার আমাদের দেশে কি বলা হয়, বিয়ে বাড়ি বলে আমাদের দেশে, বিয়ে বাড়ি স্পেশাল থাকে, সেটাকে ভাড়া করা হয় এবং সেখানে গিয়ে বর কনে নিয়ে গিয়ে সেখানে নানা রকমের ড্রেস পোশাক গান বাজনা তারপরে অনেক খরচ করে সেখানে প্রচুর পয়সা ব্যয় করে, এ হচ্ছে ফালতু খরচ। এই ফালতু খরচ করা থেকে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে, সুতরাং সে ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আমরা প্রসাধন দ্রব্য এবং খান পান ভোজনের এই সমস্ত জিনিস থেকে আমরা যেন অপচয় না ঘটাই। আর অপরের দেখা দেখি, মুশকিল হলে অপরের দেখা দেখি, লোকের দেখা দেখি আমরা করতে যাই আর বেশিরভাগ তাতে আসে গর্ব। এই গর্ব করতে গিয়ে অপরের দেখা দেখি করতে গিয়ে আমরা অনেক সময়ে ব্যঙ্গ হয়ে হাতির মতো লাগতে যাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ব্যঙ্গ হয়ে হাতির মতো লাগতে গেলে কি হবে, আপনার শরীরটা ব্যাঙের মতো, আর যদি হাতের মতো হাতির মতো লাগতে যান, পায়খানা করতে যান, তো আপনার শরীরটা থাকবে ফেটে চুটমার হয়ে যাবে। কিন্তু অনেক মানুষ বোঝে না, অনেক মানুষের নিজের কতটা ক্ষমতা আছে বোঝে না, চায় হাতির মতো চায়, অনেক মানুষ এইভাবে ধ্বংস হয়ে যায়, অনেকে এইভাবেই ধ্বংস হয়ে যায়, নিজের বিলাসিতা বজায় রাখতে গিয়ে নিজেকে ধ্বংস করে, এরকম করা উচিত না। হুজুর, এই অপব্যয় অপচয় হওয়ার কোন কারণ আছে? নিশ্চয়ই কারণ আছে। প্রথম কারণ হল দিনের জ্ঞানহীনতা, ইমানের দুর্বলতা। মানুষের মাঝে যখন ইমান দুর্বল থাকে, দিন দুর্বল থাকে, তখন মানুষ অপচয় ঘটায়, আর তখনই সে নিজের খেয়াল খুশিকে মানে চাঙ্গা করতে গিয়ে অপচয় ঘটিয়ে থাকে। যেমন ধরুন গান বাজনা, গান বাজনা ইসলামে হালাল না হারাম, কিন্তু মানুষ গান বাজনার সাজ সরঞ্জাম কিনতে গিয়ে কিংবা গান বাজনার মজলিসে গিয়ে কত টাকা খরচ করে, বহু টাকা খরচ করে, ব্যয় করে। তারপরে যাদের অভ্যেস আছে, খারাপ অভ্যেস আছে, নারী সম্ভোগ, যাদের টাকা পয়সা আছে তারা বেশ্যার কাছে যায়, আবার বেশ্যা থেকেও মানে আবার উচ্চ পর্যায়ের বেশ্যা আছে, তাই না? সেই উচ্চ পর্যায়ের বেশ্যা নিতে গিয়ে আপনারা দেখবেন পেপারে পড়বেন যে মিলিয়ন মিলিয়ন ডলার, শুধু একটা রাত্রির জন্য মিলিয়ন ডলার ব্যবহার করে, সেটা কিন্তু সাধারণ বেশ্যা না, সেটা হচ্ছে নির্দিষ্ট কোন অভিনেত্রী কিংবা উচ্চ পর্যায়ের কোন মহিলা, তাকে অফার করা হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে তার সঙ্গে রাত্রিবাস করছে, এগুলো অপচয় না, অপব্যয় না? কিন্তু না, তার একটা, সে তার একটা নেশা, নেশা চলে গেছে, আমি ওই মহিলার সঙ্গে রাত্রিবাস করব। সুতরাং এইভাবে এত টাকা ব্যয় করে কিংবা ওই মহিলার আমি ড্যান্স দেখব কি কিছু করব, বা সেখানে গিয়ে আমি তার সঙ্গে সঙ্গলাভ করব, এই সব করে আপনার অপব্যয় করে থাকে। তারপরে অনেকে মাদকদ্রব্য সেবন করে, মাদকদ্রব্য সেবনের পিছনে বিড়ি সিগারেটে কত পয়সা খরচ হয়? এক প্যাকেট সিগারেটের দাম কত এখন বর্তমানে সৌদি আরবে? হ্যাঁ, 5 রিয়াল, 7-8 রিয়াল, 10 রিয়াল, বেশ 5 রিয়ালও থাকতে পারে বলা যায় না। মানে সিগারেটও বিভিন্ন ধরনের থাকতে পারে, যেমন বিড়িও বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। যদি 5 রিয়ালই হয়, একটা মানুষ ডেলি কয় প্যাকেট সিগারেট খায়? কেউ এক প্যাকেট, কেউ দু প্যাকেট, আছে না? আছে না, একদম এইভাবে সিগারেট খায়। তাহলে ফালতু যে সিগারেটটা খেলো, ফোঁ করে টানলো, ফোঁ করে ছাড়লো, এটা এটাতে কোন শারীরিক ক্ষতি কি বল, লাভ হয়? লাভ হয় না, ক্ষতি হয়? লাভ যদি না হয়, ক্ষতি যদিও না হয়, লাভ না হলেও এটা ফালতু হলো, আপনার শরীরে লাভ হলো না, এটা ফালতু খেলেন আপনি, তাই না? কিন্তু যদি ক্ষতি হয়, তাহলে ইসলামে এটা এমনিতেই হারাম হয়ে গেল, তার উপরে আপনি ফালতু। টাকা যারা সিগারেট এভাবে খায়, বৈজ্ঞানিকরা বলছেন তারা আসলে টাকাকে এভাবে গুটিয়ে আগুন ধরিয়ে ধোঁয়া দেয়, কোন লাভ নেই, বরং নিজের ক্ষতি, টাকার ক্ষতি, শরীরের ক্ষতি, নিকোটিন দিয়ে তার শরীরকে ধীরে ধীরে মৃত্যুর দিকে আগিয়ে দেয়, অথচ এতে অপচয় হয়। আর যারা হিরোইন হেরোইন খায়, তারপরে আপনার ওই যে হাশিশ যাকে বলছে ইত্যাদি ইত্যাদি, এসব বড় বড় জিনিস যারা খায়, ইঞ্জেকশন নেয় আবার, তাদের কত খরচ বুঝতে পারছেন না? সেদিন কোথায় দেখলাম, কোথায় 1 গ্রামের দাম কত বলল যেন, 1 গ্রামের দাম 80,000 টাকা না কত না, 10 গ্রামের দাম, সেদিন পেপারে দেখলাম 1 গ্রাম না 10 গ্রামের দাম, হেরোইনের দাম 80,000 টাকা, সর্বনাশ। তাহলে ওইটুকু নিয়ে সে কিভাবে ব্যবহার করে, কত টাকা ব্যয় করে এর পেছনে? আল্লাহ তাআলা যাদের কাছে দিন, যাদের কাছে নেই ইমান, ইমানই দুর্বলতা আছে, তাদের মধ্যে এইরকম অপচয় দেখা যায়। নম্বর 2 কারণ হল তাদের মধ্যে সামাজিক চেতনতা নেই, সামাজিক চেতন নেই, আর তারা বোঝে না যে ঠিক মালটা কিভাবে উপার্জন করতে হয়, মাল উপার্জন সহজে হয়, আর সহজে যাহা মানুষ পায় সহজে তাহা ফুরায়ে যায়। এটা আপনারা জানেন, যে জিনিস সহজে আসে সে জিনিস সহজে ব্যয় হয়ে যায়। আপনি যদি সহজে মাল কামান, অল্পতেই আপনি খুব বেতন বেশি পান কিংবা উপার্জন বেশি হয়, তখন সেই মাল কি হয়, সহজেই চলে যায়। এইটা এই জ্ঞানটা তাদের নেই যে আমাকে মাল জমা রাখতে হবে, যৌবনকালে মাল উপার্জন করে বৃদ্ধকালে খরচ করতে হবে। যাদের এই জ্ঞানটা নেই, সামাজিক সাংসারিক জ্ঞান নেই, তারা এইভাবে অপচয় ঘটিয়ে থাকে। অনেকে মালের কদর কিমত জানে না, যে হ্যাঁ মাল আমার অনেক সময়ে এমন সময় আসবে যে সময় মাল চাইলে পাবো না, মাল আমার কাজে আসবে। যেমন এমন সময় শরীর সুস্থ আছে খুব, মাল ফুটিয়ে বেড়াচ্ছে, এমন সময় এলে যে অপারেশনের দরকার, সেই অপারেশনে প্রায় 1,00,000 টাকা খরচ হবে, তখন কোথা পাবে? সময়ে সে বোঝেনি, সময়ে না বুঝে, যৌবনে সে না বুঝে, এমন এক সময় এলো যে সময় 1,00,000 টাকার দরকার, তখন আর সে টাকা পাচ্ছে না, কারণ যৌবনকালে সে তার টাকা নষ্ট করে ফেলেছে। আপনারা এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তুসুফাহা আমওয়ালাকুম, তোমরা তোমাদের নির্বোধদেরকে অবোধদেরকে সম্পদ দিও না, টাকা দিও না। ছোট শিশু, তার হাতে 10 টাকা 20 টাকা, বড়দের 1 টাকা দেবেন যে চকলেট খাবে, তাই না? নাকি 100 টাকা দেবেন? যে 100 টাকা দেয় সে নিজে নির্বোধ, যে নির্বোধকে টাকা দিচ্ছে। আল্লাহ তাআলা নির্বোধকে টাকা দিচ্ছে, নিষেধ করছে না, পাগল, পাগলের জ্ঞান নেই যে টাকার কি মূল্য আছে। তার হাতে আপনি টাকা দিচ্ছেন, সে টাকা আপনার যেখানে সেখানে হয় ফেলে দেবে, না হয় অন্য কিছু কিনবে, না হয় বুঝতেই পারছেন অপচয় করবে, নষ্ট করবে। কিন্তু আপনি এইভাবে পাগলকে, নির্বোধকে, অবোধকে, অবোধ শিশুকে আপনি টাকা দিচ্ছেন, দিয়ে টাকা অপব্যয় করছেন, এটাও ঠিক না। অতএব যে মানুষ টাকার কিমত কদর বা দাম মূল্য বোঝে না, টাকার মূল্যায়ন জানে না, করতে জানে না, সে ব্যক্তির মধ্যে অপচয় আসে। মানুষের বিশেষ করে যখন পশ্চিমী অন্ধ অনুকরণ করে, পশ্চিমের অন্ধ অনুকরণ করে, আর পশ্চিমের অন্ধ অনুকরণ করতে গিয়ে তারা বিভিন্নভাবে নিজেদেরকে সাজাতে চায়, এবং সেখানে টাকা পয়সা অপচয় হয়। বাড়ি গাড়ি করব পশ্চিমের মতো, নিজের দেহ সাজাবো পশ্চিমের মতো, নিজের বিলাসিতার জীবন আনবো পশ্চিমের মতো, নিজের বেড়ানো এখানে সেখানে যাওয়া ইত্যাদি আপনার সব পশ্চিমের মতো। যখন আপনি অন্ধের মতো পশ্চিমের বিশ্বাস করবেন, কিংবা যে বিলাসী আছে সেই বিলাসীর অন্ধ অনুকরণ করবেন, তখন আপনার মাঝে দেখবেন অপচয় এসে গেছে, অপব্যয় এসে গেছে, তখন প্রচুর পরিমাণে আপনি টাকা পয়সা ব্যয় করবেন। এইভাবেই অনেক মানুষ আছে যারা টিভিতে এখন বর্তমানে টিভি ইন্টারনেট ইত্যাদিতে অ্যাডভার্টাইজ দেখে, অ্যাডভার্টাইজমেন্টে নানা রকম দেখলাম, আজ দেখলাম যে হ্যাঁ নতুন নতুন কি সামান বেরিয়েছে, নতুন মোবাইল বেরিয়েছে, নতুন আপনার টেপ বেরিয়েছে, নতুন ঘড়ি বেরিয়েছে, নতুন ক্যামেরা বেরিয়েছে, দেখা মাত্রই আলাতুল পুরনোটাকে অল্প দামে বিক্রি করে নতুন কিনবো, তাতে টাকা অপচয় হয় না? হয় না। বরং মহিলা আছে নতুন ডিজাইন বেরোলো অলঙ্কারের, তখন পুরনো অলঙ্কারকে সোনাটাকে দোকানে গিয়ে বিক্রি করে, তারপর নতুন সোনা কেনে, এতে অপচয় হয় না? পুরনো সোনা কোথায় আর নতুন সোনা কোথায়, কোথায় কত পার্থক্য? 175 টাকা গ্রাম পুরনো, আর 200 টাকা গ্রাম হচ্ছে নতুন, 25 রিয়ালের পার্থক্য। কিন্তু মহিলাদের নতুন চাই, নতুন ডিজাইন, যেহেতু ডিজাইনটা চাই, অতএব পুরনোগুলো নতুন করে টাকা থাকলে তো নতুন কিনবেই, কিন্তু টাকা না থাকলে পুরনোগুলো বিক্রি করে দাও, নতুন কেন, এতে ক্ষতি হলো না লাভ হলো? এতে ক্ষতি হয়। এইভাবে নানা অ্যাডভার্টাইজ দেখে মানুষ অপচয় করে। নম্বর 6, অনেক সময় প্রসিদ্ধি লাভ করতে গিয়ে, মানে প্রসিদ্ধি আর কি, নিজে প্রসিদ্ধ হব, আমার নাম থাকবে, আমার নাম হবে, সুনাম হবে, সুখ্যাতি থাকবে, সেই খ্যাতি যশ কেনার জন্য মানুষ অপচয় করে, অপব্যয় করে। যেমন যদি একটা বল বিক্রি হয়, আপনি কত টাকা দিয়ে কিনবেন বল? বল, ব্যাট বল হোক কিংবা ফুটবল হোক, কত টাকা দিয়ে কিনবেন? মোটামুটি 5-6 রিয়াল কিংবা দেশে 500-600 টাকা, যাই হোক একটা ফুটবল কত টাকা দিয়ে কিনবেন? যাই হোক 500-600 টাকা দিয়ে ধরলাম। কিন্তু যে ফুটবল দিয়ে বিশ্বকাপ জেতা হয়েছে সেই ফুটবলটা কত টাকা দিয়ে কিনবেন বলুন? কত টাকা দিয়ে কিনা হয়? 1,00,000 টাকা দিয়ে কিনা হয়। কেন বলুন তো? যে লোকে বলবে এই বিশ্বকাপ জেতা ফুটবল ওর কাছে আছে, তাই না? যে ব্যাট দিয়ে ক্রিকেট খেলা জিতলো, বিশ্বকাপ জিতলো, সেই ব্যাটটার দাম কত হয়েছিল? এত টাকা হয়েছিল যে টাকা দিয়ে হাসপাতাল খোলা হয়েছিল, তাই না? আল্লাহ, আপনি যে ব্যাটটা কিনলেন এত টাকা ব্যয় করে, হাসপাতাল হলো আলাদা কথা, সেটা ভালো হলো, ভালো কাজই, সে ভালো কাজ করেছে বলে হলো, সে ভালো কাজ নাও করতে পারত, অনেকে তো খারাপ কাজ করে। ওই ব্যাটটা মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে যদি কেনা হয়, তো আপনি যে ব্যাটটা কিনে রাখলেন কি জন্য? শুধু যে নাম হবে, ওই অমুক, হ্যাঁ ব্যাটটা অমক ব্যাট কিনেছে যে ব্যাটটা দিয়ে বিশ্বকাপ ক্রিকেট জেতা হয়েছিল। শুনেছেন এই গত কয়েক মাস আগে এক জায়গায় রুমাল বিক্রি হলো, রুমাল এক হিরোইনের, হিরোইন অভিনেত্রীর রুমাল বিক্রি হলো মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে। বুঝতে পারলেন কেন? অমক হিরোইনের রুমাল আছে, অমকের কাছে দামি রুমালটা আছে, অমক হিরোইনের এই নামটা শুধু হবে তার জন্য সে কিনে রাখলো। এইভাবেই বুঝতেই পাচ্ছেন অনেক টাকা অপচয় করা হয়। আপনারা দেখেছেন ইন্টারনেটে সবচেয়ে বড় কেক, পৃথিবীর সবচেয়ে বড় কেক দেখেছেন না? দেখেননি? পৃথিবীর সবচেয়ে বড় চকলেট যখন করা হয় সেগুলো কি সব খাওয়া হয়? দেখেছেন বোধ হয় খালিজের কোন জায়গাতে, উপসাগরীয় কোন দেশে সবচেয়ে বড় কাবসার প্লেট দেখেছেন? বিশাল প্লেট কাবসার ছাগল রাখা আছে আর খাচ্ছে চারিদিক থেকে, ওই জিনিসকে সব খাওয়া হয়? এখানে সাধারণত যে বিয়েতে শাদিতে যে খাওয়া এই কাবসাগুলো তৈরি করা হয়, বেশি খাওয়া হয় না বেশি ফেলা হয়? বেশি ফেলা হয়, বেশি ফেলা হয়, বেশি খাওয়া হয় না। অর্ধেক কোনো কোনো প্লেটে কেবল ছোঁয়া হয়, তাই না? অবশ্য যারা ভালো লোক তারা ব্যবস্থা করেছেন জামিয়াতুল বিলাল খাইরের মাধ্যমে সেই সমস্ত ভাত নিয়ে এসে গরিবদের মাঝে বন্টন, তাও যে গরিবরা সব খায় এটা মনে হয় না। অনেক গরিব নেয় নিয়ে ফেলে দেয়, তাই না? সেটা তো আপনারা জানেন। তারা মনে করছে আমরা গরিবদেরকে দিয়ে দিলাম, কিন্তু গরিবরা যে খায় কিনা ওইভাবে ওই জিনিসগুলো ঘাটাঘাটি এইগুলো খায় কি না সেটারা খেয়াল করে না। কেউ কেউ খায়, কেউ কেউ ফেলে দেয়, সে ফেলার পর্যায়েই যায়। অধিকাংশ যে জিনিসগুলো খাবারের জিনিস তৈরি করা হয় সেগুলো ফেলা হয়, খাওয়া হয় না। সুতরাং এই যে নাম নেওয়ার জন্য, প্রসিদ্ধি নেওয়ার জন্য অমক বিয়েতে এত এত করা হয়েছিল, অমক বিয়েতে বা প্রেই অমক বিয়েতে গেলাম সেখানে বরযাত্রী জানেন 5 কেজি ওজনের মুরগি জবাই করা হয়েছিল, 5 কেজি ওজন। অবশ্য আমাদের দেশে অপচয়টা কম হয়, তাই না? আমাদের দেশে এখানে অপচয়টা বেশি হয়, খাবারের অপচয়টা খুব বেশি এখানে। নম্বর 7, ভুল বিশ্বাস ও আকিদা। মাল খরচ করার পেছনে আপনি ভুল বিশ্বাস নিয়ে যখন থাকবেন, আপনি ভুল আকিদা নিয়ে থাকবেন, বিশেষ করে বিদাতি আকিদা যখন থাকবে, আপনার মনে কুসংস্কার যখন থাকবে, আর সেই কুসংস্কার মন নিয়ে যখন, কুসংস্কার মূলক মন নিয়ে যখন আপনি টাকা পয়সা ব্যয় করবেন, সেই টাকা পয়সা ব্যয়গুলো ফালতু হবে নাকি ঠিক হবে? ফালতু হবে। কিভাবে? যেমন কবরের জন্য চাদর কিনলেন, কবরের জন্য ফুল কিনলেন, কত টাকা দিয়ে কিনতে হয়? কবরের জন্য আপনি বাতি কিনলেন, কবরের জন্য লাইট কিনলেন, এগুলো কি জন্য কিনতে? মোমবাতি কিনলেন, এ পয়সা দিয়ে কিনতে হয় না? হয় না, এগুলো কোনো লাভ হয়? কবরে চাদর ছড়িয়ে কোনো লাভ হয় না? কবরের বাতি দিয়ে কোনো লাভ হয়? এগুলো জীবন্ত মানুষের লাভ হতো, যে মানুষগুলো খেতে পায় না তাদেরকে দাও। কিন্তু কবরে এরা কি পাঠায়? মুরগি রান্না পাঠায়, গোটা মুরগি পাঠায়, খাসি পাঠায়, হ্যাঁ গরু পাঠায়, অনেক সময় গোস্ত করে পাঠায়, অনেক সময় পোলাও করে পাঠায়। কবরওয়ালা খায় নাকি? কবরওয়ালার নামে যা খায় তারা খায় না? হ্যাঁ, বেশি হয়। কি হয়, কি হয় সেগুলো? সেগুলো টাকা জমা হয়, টাকা জমা হয়ে সেখানে আবার অনেক কিছু হয়। আপনারা জানেন মিলিয়ন মিলিয়ন টাকা জমা হয় মাজারগুলোতে, মিলিয়ন মিলিয়ন টাকা জমা হয়। সেই টাকার মধ্যে তারা যা আপোষে যারা খাদিম খুদিম আছে তারা ভাগাভাগি করে আর তারা বিলাসিতা করে। তাদের বিল্ডিং হচ্ছে, তাদের বিলাসিতা হচ্ছে, তাদের সবকিছু হচ্ছে, আর আমরা তাদেরকে টাকা দিয়ে যাচ্ছি, ভক্ত হয়ে তাদেরকে টাকা দিয়ে যাচ্ছি। এই যে মাজারে কত টাকা ব্যয় হচ্ছে, এই যে বাতিল মাহবুদের খাতির ক্ষেত্রে, বাতিল মাহবুদের ক্ষেত্রে কত টাকা ব্যয় হচ্ছে, ফালতু ফালতু টাকা। মানুষ দুধ কিনছে, দুধ ঢেলে ফেলছে, হ্যাঁ দুধ কিনছে, দুধ ঢেলে ফেলছে, ফল ফ্রুট কিনছে, ফল ফ্রুট দিয়ে ফেলে দিচ্ছে, ওই ছাগল গরুতে খাচ্ছে না, এমনি পচে যাচ্ছে ফেলে দিচ্ছে। আল্লাহুল মুস্তাআন। আপনারা শুনেছেন আমেরিকার এক লোক, তার ভাই নাকি গাড়ি চেয়েছিল, তারপরে গাড়ি না চাওয়ার ফলে সে বোধহয় আত্মহত্যা করেছিল বা কিছু, যাই হোক কি একটা দামি গাড়ি চেয়েছিল, সে গাড়ি দেয়নি ভাই কিংবা বাপ, ফলে সে আত্মহত্যা করেছিল। এরকম হয় না? হয় না? আপনি তো শুনলেন পত্রিকায় বেরিয়েছিল আমাদের হাওড়াতে, মোবাইলের জন্য মেয়ে বাপের কাছে মোবাইল চেয়েছে, সে 9-এ পড়ে, বলছে বাবা মোবাইল চাই। তো বলেছে বাবা, বলেছে জানছে যে এই বয়সে মোবাইল নিলে হয়তো বা প্রেমজনিত ঘটনা তো এই SMS এই তো বেশি ঘটনা ঘটছে, হ্যাঁ বাড়ির ভিতরে বসে পর্দা নসিন দাও এই প্রেমের খেলা খেলছে। বাপ হয়তো বুঝলো দেখে মোবাইল দিলে, 9-এ পড়ছে, তুই এখন মোবাইল নিয়ে করবি, এখন নিস না, তুই কি মোবাইল নিয়ে এই করবি, হয়তো কোনো খারাপ কথা বলেছে। বাস দরজা বন্ধ করে আর দরজা খোলে না, খোল খোল, দরজা ভেঙে দেখছে মেয়ে ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় হ্যাঁ ফাঁসি নিয়েছে। এ আমেরিকার এই লোক ছেলেটা ওই রকম আত্মহত্যা করেছে, মারা যাওয়ার পরে এত পস্তানি হয়েছে সেই বাপ কিংবা ভাইয়ের যে তার কবরের পাশে একটা সুন্দর এ বানিয়ে তার নতুন গাড়ি কিনে সেই গাড়িটাকে সাজিয়ে দিয়েছে। শুনেছেন এই ঘটনা? শোনা গেছে। কেন না, ওই যে মনের একটা আবেগ আর কি, মনের আবেগ যে না, আপনার সারুরাতে শুনে সৌদি আরবে ঘটনা, এটা হচ্ছে অন্যশ্রেণীর ঘটনা, যে ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছে যে তার দেহের অংশ গাড়ির সঙ্গে মিশে গেছে, মানে টুকরো টুকরো হয়ে গাড়ির সাথে মিশে গেছে। তো বাড়ির লোক বলেছে যে এই ছেলেকে দাফন করো, ওর পাশে গাড়িটাকেও দাফন করো, এবং করা হয়েছে। অনেকে বলেছে যে করতে হয় না, এটা ঠিক না, করে কি হয়? বলছে না আমরা চাই। এবারে পরিবারের অবস্থা বুঝতে পারছেন, তখন মনের অবস্থা, মানসিক অবস্থা, ঠিক আছে মেনে নাও যা হবে হোক, দিয়ে ছেলেটা কবরের পাশে গাড়িটাকেও দাফন করেছে। বুঝতে পারলেন? তার ছবিও ইন্টারনেটে এসেছে, আপনারা দেখবেন। যাই হোক, আমেরিকার এই যে লোক নতুন গাড়ি কিনে ভাইয়ের কবরের পাশে সাজিয়ে দিল, এটা কোন লাভ হবে? কেবল মনের একটা ভুল বিশ্বাস, বা যাই হোক, যাই কিছু হবে, মনের হয়তো কিছু বুঝেছে যে সে হয়তো কবরে আত্মার শান্তি পাবে। আমাদের অনেকে বোঝায় না, তুমি এইটা করছো, তুমি এইটা করো, তাহলে তোমার কবরের, তোমার ভাইয়ের কিংবা তোমার বাপের কিংবা তোমার ছেলের কিংবা মায়ের বা মেয়ের কবরের আত্মা শান্তি পাবে। এই শ্রেণীর কাজ করলে আত্মা শান্তি পাবে নাকি? সে জানবে যে আমার ভাই আমাকে গাড়ি দিয়ে গেছে, আমার বাবা আমাকে গাড়ি দিয়ে গেছে, সে গাড়ি মাঝে মাঝে চালাবে নাকি ওখানে? ফালতু খরচ, এই যে খারাপ বিশ্বাসের জন্য ফালতু খরচ মানুষ, অনেক মানুষ বেকুফি করে থাকে, এরকম আছে যাদের ভুল বিশ্বাসের কারণে, ভুল আকিদার কারণে, কুসংস্কারমূলক বিশ্বাসের কারণে অনেক টাকা ব্যয় করে থাকে। খালি আপনি বলে দেন, আপনি কোনো বাড়িতে, আপনার গ্রামের বাড়ি যাদের আছে, যাদের দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাদের বাড়িতে যান, কেমন আছো? আর বলো না ভাই, শরীরটা খারাপ, ভালো লাগছে না, ছেলের অসুখ, অমুক, এই বাড়িতে কোনো বরকত নেই, আয় বরকত নেই। এবার খালি আপনি বলে দেন, বাড়িতে একটা জিনিস আছে, এটা তারতে হবে। হ্যাঁ, তখন সে একদম চকিত হয়ে আপনাকে তখন, হ্যাঁ ভাই কি করতে হবে বলো, বলে এই নিয়ে এসো, সিন্দুর নিয়ে এসো, আমপাতা নিয়ে এসো, নতুন ভার নিয়ে এসো, ফ্রেক নিয়ে এসো, এই মোমবাতি নিয়ে এসো, ধূপবাতি নিয়ে এসো, আর এত টাকা খরচ হবে? হ্যাঁ দেব। এই যে এত টাকা খরচ করে হুজুরকে পেট মুরগি মোরগ কেটে খাইয়ে তারপরে এ করে ও করে, কত টাকা? কমসে কম হাজার খানেক, হাজার অনেকের হাজার পাঁচও হয়ে যায় খরচ করে। আপনি ঘর বন্ধ করেন, আয়না টাঙ্গিয়ে তারপরে সিঁদুর লাগিয়ে তাবিজ লিখে কি করে আপনি যে খরচটা করলে, ঘর বন্ধ করলেন, এই ঘরটা কি আমরা বন্ধ হলো নাকি আরো খোলা গেল? এ তো শয়তানের আঘাত করলেন আপনি ঘরটাকে। কিন্তু মানুষ মনে করে কি, আমি ঘর বন্ধ করলাম, এবার থেকে আমার ঘরে বরকত হবে, এবার থেকে আমার ঘরে কোনো অসুখ হবে না, এবার থেকে আমার ঘরে জিন ঢুকবে না। ফালতু কুসংস্কারমূলক বিশ্বাস নিয়ে মানুষ কি করে থাকে, খরচ করে থাকে। সুতরাং আমাদেরকে এই সমস্ত ফালতু খরচ থেকে দূরে থাকতে হবে, সব সময়ে দিনের খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা দিন আমাদেরকে কি বলছে, কিভাবে খরচ করব, কিভাবে ব্যয় করব, কিভাবে উপার্জন করব, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত আমরা খেয়াল করতে পারি, তাহলে আমরা অপব্যয় থেকে, অপচয় থেকে বাঁচতে পারবো। অবশ্য অনেকে আপনার বকিল বলতে পারে, যদি আপনি আপনি যদি ঠিক মতো বলে অপচয় করবো না, অপব্যয় করবো না, তখন আপনাকে হয়তো উল্টে কি বলবে, বলবে বকিল। কিন্তু বকিল কাকে বলে, সে যদি জানে তাহলে নিশ্চয়ই বলবে না, জ্ঞানী মানুষরা বলবে না। অনেক সময়ে অবশ্য বকিলি করতেও পারে, অনেক সময়ে সে অপব্যয়ের নামে বকিলি কার্পণ্য করতে পারে, কিন্তু না, কার্পণ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি, যে মধ্যপন্থা, ঠিক আছে ব্যয় করো কিন্তু যাতে অপচয় না হয়। যেখানে দুটো দরকার সেখানে চারটা কেনার কি দরকার আছে, তাই না? এইভাবে অপচয় করো না। আপনি দেখবেন অনেকে আকিকা দেওয়ার সময়ে দুটো ছাগল বলে হয় যে দুটো ছাগল, সে বলে যে দুটো ছাগলে হবে না, কিংবা যদি মেয়ে হয় তো বলা হয় একটা ছাগল, বলছে হুজুর একটা ছাগলে হবে না, আমি আরো দুটো ছাগল দিতে চাই, বুঝলেন আপনি? কিন্তু এটা অপচয়, সে খাওয়াবে, কিন্তু মনের ভেতরে কি আছে? হ্যাঁ হ্যাঁ, মনের ভেতরে যেটা আছে এটাও সর্বনাশ। কেন আপনি আকিকার সময়ে একটা ছাগলের জায়গায় দুটো ছাগল জবাই করবেন কিংবা গরু জবাই করবেন? আকিকা ছাগল না দিয়ে কি কি করে, গরু জবাই করে, কেন? কেন মনের ভেতরে কি আছে, গ্রামের সব লোককে খাওয়াবো। আর এখানে খাওয়ানোর উদ্দেশ্য নয়, এখানে খাইয়ে নাম নেওয়ার উদ্দেশ্য নয়, নাম নেওয়ার উদ্দেশ্য হলে তোমার এক পয়সা লাভ হবে না, নেকি হবে না, সব হবে না। আল্লাহর কাছে সব নেওয়ার জন্য যদি তুমি আকিকা করতে চাও, কোরবানি করতে চাও, কোরবানিতে দাও নাম আর ভিডিওর সামনে, আর মিডিয়ার সামনে, বিশাল অমোক গ্রামের বা অমোক শহরের অমোক লোক এত এত লাখ টাকার গরু কোরবানি দিচ্ছে, মাশা আল্লাহ, কি তার নাম! আর নাম শুনে শুনে বেগুন ফোলা হয়ে যাচ্ছে, কি বলে, বেলুন ফোলা, বেগুন ফোলা না, বেলুন ফোলা হয়ে যাচ্ছে মনটা, ঘাতক করে ব্যস্ত হয়ে যাবে। উদ্দেশ্য যদি হয় আপনার আকিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেমন ছেলের জন্য দুটো, মেয়ের জন্য একটা, তাই করেন, সব হবে। যতটুকু মানুষকে খাওয়ানো হয় খাওয়ান, জরুরি নেই গোটা গ্রামকে খাওয়াতে হবে, বিয়ের সময় খাওয়ান। কিন্তু নাম নেওয়ার উদ্দেশ্যে যদি হয়, বিয়ের সময় হোক, আকিকার সময় হোক, সব পাবেন না, এতে সর্বনাশ হয়ে যাবে। আর বলে রাখছি, দেখবেন যেখানেই অপচয় ঘটছে সেখানেই কারো হক নষ্ট হচ্ছে। দেখবেন খেয়াল করে, যেখানেই অপচয় ঘটছে সেখানেই কারো হক নষ্ট হচ্ছে। যে ব্যক্তি অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে সে ব্যক্তি প্রয়োজনীয় জিনিস বিক্রয় করে। অপ্রয়োজনীয় জিনিস ক্রয় যে করবে তাকে প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হবে। একজন মদখোর মদ কিনতে কিনতে কিনতে কিনতে এমন এক পর্যায়ে আসে যে সে জমি বিক্রি করতে শুরু করে, তাই না? স্ত্রীর গয়না বিক্রি করতে শুরু করে। এভাবে প্রয়োজনীয় জিনিস সে বিক্রি করেও সেই জিনিস সে ক্রয় করতে, অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করে এবং নষ্ট করে। আর একটা কথা মনে রাখবেন যে আমরা যে অবস্থায় আছি, যে অবস্থাটা আছি, সেই পরবর্তী অবস্থা কি হবে আপনি জানেন না। পরবর্তীতে খারাপও হতে পারে, ভালোও হতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পরবর্তীতে খারাপ হতে পারে, সেই খারাপের জন্য আপনার প্রস্তুতি চাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে কয়েকটা জিনিস আছে, চারটা পাঁচটা জিনিস আছে, পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে কি রাখো? গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো, জীবনের পূর্বে এই মৃত্যুর পূর্বে জীবনকে, আর বার্ধক্যের পূর্বে যৌবনকে, দারিদ্রতার পূর্বে ধনবত্তাকে, আর অসুস্থতার পূর্বে সুস্থতাকে, আর বেকারত্ব কি বলে আপনার ব্যস্ততার পূর্বে অবসর। জানেন না আপনার হয়তো ব্যস্ততা চলে আসবে, অবসরকে সুযোগ কাজে লাগান। জানেন না আপনার হয়তো আপনি গরিব হয়ে যাবেন, এই সময় আপনি ধনী আছেন, এই ধনবত্তাকে কাজে লাগান ভবিষ্যতের জন্য, যাতে করে আস্তে আস্তে আস্তে আস্তে সব জিনিস নষ্ট না হয়, এমনভাবে আপনি সংসার চালাবেন যাতে আপনার ভবিষ্যতের সঞ্চয় থাকে। ইসলাম সঞ্চয় করতে নিষেধ করে না, ঠিক তার হক আদায় করলে সঞ্চয় আপনি করতে পারেন, আর না হয় যদি এখন আপনি সব অপচয় করে দেন, পরবর্তীতে যদি না পান আপনাকে পস্তাতে হবে। শেষকালে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। এই কবিতাটা অনেকে রবি ঠাকুরের মনে করে, কিন্তু আসলে এটা ফার্সি কবিতা শেখ সাদির। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, যে ব্যক্তি দিনের বেলাতে খুশির সাথে মোমবাতি জ্বালিয়ে দেয়। মনে করুন তার পাঁচটা মোমবাতি আছে, এবার দিনের বেলায় জ্বালিয়ে দিল, ঠিক আছে, কতক্ষণ চলবে? আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। তার মানে রাত যখন আসবে তখন দেখবে যে বাতি শেষ হয়ে গেছে আর রাত এখনো অনেক বাকি আছে, রাতের অন্ধকারের সময়ে বাতি ব্যবহার করার মতো মোমবাতি আর নেই, এরকম যেন না হয়। সময় আসুক, সন্ধ্যা আসুক, সন্ধ্যার সময়ে মোমবাতি জ্বালান, দিনের বেলা থেকে মোমবাতি জ্বালাবেন না, কারণ দিনের বেলা প্রয়োজন নেই, অপ্রয়োজনে জ্বালিয়ে আপনি নষ্ট করবেন, তারপরে প্রয়োজনের সময় পাবেন না, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।